بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله رب العالمين لاك لاك شكر শাবানের এই শেষ জমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি তা সূরা বাকারার 183 নম্বর আয়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাব্বরাতে হিজরত করার পর মুসলমানদের উপরে রোজা ফরজ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে মুসলমানদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এজন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতটি এমনই একটি সময় অবতীর্ণ হয়। রোজা মুসলমানদের উপরে ফরজ এমন একটি সময় হয় যখন জিহাদ শুরু হওয়ার, বিশেষ করে অস্ত্র যুদ্ধ শুরু হওয়ার সময় খুব বেশি বাকি ছিল। রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাব্বরাতে আসেন। এরপর এই বছর শেষ হয়ে যায় আরবি, এরপরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান এবং রমজান, অর্থাৎ দ্বিতীয় হিজরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেন। মদিনা মুনাব্বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যাওয়ার পর মুসলমানদের একটি রাষ্ট্রের পত্তন হয়। কুরাইশ ভেবেছিল যে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুসলমানদের এই রাষ্ট্রকে যদি আক্রমণ করে তাদের এই রাষ্ট্র ক্ষমতা ছিন্ন বিচ্ছিন্ন করে তাদের শেষ করা না হয় তাহলে এই রাষ্ট্রের বিস্তার হবে, ক্ষমতার বিস্তার হবে। ক্রমাগত বাপ দাদার ধর্ম থেকে লোকেরা মুসলমান হতে থাকবে এবং এই ধর্ম ছেড়ে দেবে। একদিন এটাও অসম্ভব নয় যে মক্কাও এই মুসলমানরা আক্রমণ করে জয় করে নেবে। এই জন্যে তারা মদিনা মুনাব্বরা আক্রমণ করার একটি প্রস্তুতি গ্রহণ করেছিল। মদিনায় মুসলমানেরা জানতেন যে তারা আক্রমণ করার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে এ মদিনায় তারা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে গেলেন যে তারা মদিনা আক্রমণ করার জন্য আসবে। মদিনায় তাদের সঙ্গে মোকাবেলা করার প্রস্তুতি চলছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল মুসলমানেরাই কাফেরদের সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন লোকের আচার আচরণ তখন বুঝতে পারে কাফেরদের সঙ্গে সর্বপ্রথম এই ব্যাপক যুদ্ধে সকলকে নেয়ার মতো ইমানি শক্তি সকলের অন্তরে গড়ে ওঠেনি। মুসলমান হিসাবে তাদেরকে বাদ দেওয়াও যায় না, আবার মুসলমান হিসাবে তাদেরকে মুসলিম বাহিনীর সাথে সংযুক্ত করা যায়। কিন্তু এর সমাধানটা কাকে নেবেন এবং কাকে নেবেন না, এটা যদি রসুল ইসলাম নিজে বলে দেন তাহলে এখানে একটা অবস্থার সৃষ্টি হয় যাতে করে বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মুসলমানদের পক্ষপাতিত্ব করছেন এবং অন্য শ্রেণীর মুসলমানদেরকে বাদ দিচ্ছেন। যেহেতু এই চুক্তি যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট পুরস্কার ঘোষণা করেছেন যে তাদের আগের এবং তাদের পিছনের সকল গুনাহ কথা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। পিছনের গুনাহ মাফ করবেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তারা ভুলবশত যদি কোনো গুনাহ করে থাকে সেগুলোও মাফ করে দেবেন। তো এই মর্তবার কথা শুনে সকলেই তো অংশগ্রহণ করতে চান, কিন্তু যুদ্ধের ময়দানে ঠিকই থাকতে পারবেন কারা আর তারা পারবেন না, এটাও তো রসুলের দেখার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে 15 তারিখে এই আয়াত নাযিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজা ফরজ ইতিপূর্বে মুসলমানদের উপরে ছিল। রোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হও। এরপরে আবার আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াইলাল্লাযীনা ইউতীকূনাহু, যারা এই রোজা রাখার ক্ষমতা রাখে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, রোজা না রেখে যদি তারা একদিনের একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়ায় দেয় তাহলে ও রোজার ফরজ আদায় হয়ে যাবে। ওয়াইলাল্লাযীনা ইউতীকূনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر, আর যারা রোজা রাখতেই চাও অথচ অসুস্থ হয়ে পড়েছ, সফরে আছো, তারা যদি ইচ্ছা করো রোজা না রেখে পরে যে কোনো সময় রোজা আদায় করে দিলে চলবে। এই আয়াত নাযিল হওয়ার পরে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে এক শ্রেণীর মুসলমান রোজা থাকছেন, রোজা রাখার ক্ষমতা তাদের আছে, যদি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াতে চান তাহলে সে ধরনের আর্থিক সামর্থ্য আছে, রোজা না রেখে রোজার ফরজ ফিদিয়া দিয়েও আদায় করতে পারে। রোজা রাখলেন না, একটি রোজার পরিবর্তে একজন মানুষকে খাওয়াই দিলেন, এ ক্ষমতাও আছে। দেখা গেল রোজার ফিদিয়া যারা দিতে পারে, রোজা যারা না রেখে রোজার পরিবর্তে অর্থ দিতে পারে তারাও রোজা রাখছেন, আর যারা এই ফিদিয়া দিতে পারে তাদের মধ্যে অনেকে রোজা রাখছেন না। তবে ইমানের দুর্বলতা আর সবলতা এখানে প্রমাণ করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য বেরোলেন তখন বললেন ওই সকল মানুষগুলোকে চিহ্নিত করে যে আমরা মদিনা ছেড়ে যাচ্ছি, কিন্তু মদিনার হেফাজতের জন্য তো লোক থাকা দরকার আছে। অতএব অমুক অমুক অমুক তোমরা থাকবে, আমি তোমাদের জন্য নেতৃত্বের উদ্দেশ্যে হযরত উসমানকে রেখে গেলাম, আমার এক বিশিষ্ট ব্যক্তিকে রেখে গেলাম, আর মদিনার হেফাজতের জন্য তোমরা থাকবে। রসুল দেখেছিলেন মদিনার হেফাজতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া যায়, রেখে যাওয়া যায়, কিন্তু এদেরকে যুদ্ধের ময়দানে এখনো হাজির করা যায় না। এই যে বিষয়টা পরিষ্কার হয়ে গেল, যাদের ঈমান অত্যন্ত মজবুত তারাই রোজা রাখতে পারে, আর যাদের ঈমান মজবুত নয় তারা প্রকৃত পক্ষে রোজা রাখতে পারে না। এই অবস্থা ওই সমাজে স্পষ্ট হয়ে গেল এই রোজা দিয়ে, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকেও এই আয়াত আমাদের জন্য পরীক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তারই জন্য রোজাকে ফরজ করা হয়েছে। মুত্তাকি শব্দটা ওয়াকইউন শব্দ থেকে উদ্গত হয়েছে, ওয়াকইউন শব্দের শব্দগত অর্থ হচ্ছে পরিত্যাগ করা, আর মুত্তাকি তাকেই বলা হয় যে পরিত্যাগ করে। রোজা এজন্য ফরজ করা হয়েছে রোজার আগে মানুষ যে সকল আল্লাহ আল্লাহ রসুলের বিধান চারিত্রিক দুর্বলতার জন্য মানতে পারে নাই, রোজা রাখতে হবে। এই রোজার মধ্যে অনেক কিছু তাকে ছাড়তে হবে, তাকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে, তার মানে আহার তাকে পরিত্যাগ করতে হবে, পিপাসার যন্ত্রণা তাকে সহ্য করতে হবে, পানি তাকে ছাড়তে হবে। এভাবে তাকে যা যা ছাড়তে হয় এর জন্য তাকে কষ্ট করতে হবে। মানুষ রোজা থাকে প্রচন্ড পিপাসায় কষ্ট পাচ্ছে, তবুও সে এক ফোঁটা পানি পান করার জন্য স্পর্শ করে না, কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই জন্য গোপনে সুযোগ পাওয়ার পরেও প্রকৃত রোজাদার সে প্রচন্ড পিপাসায় পানি স্পর্শ করে না, কেন? কেউ দেখুক আর না দেখুক আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। এই যে অভ্যাস, এই যে ঈমান, এটাই তাকে সতর্ক করে দিচ্ছে যে রমজানের পূর্বে তুমি এমন অনেক কাজ করেছ যে কাজগুলো অপরাধ ছিল, যে কাজগুলো অন্যায় ছিল, সেই কাজগুলো কিন্তু রোজার পূর্বে তুমি করেছ। অতএব রোজা তুমি থাকতে শুরু করেছ, পূর্বের ওই সকল অপরাধগুলোর কথা, অন্যায়গুলোর কথা, গোনাহগুলোর কথা স্মরণ করো আর রোজা রাখতে শুরু করো। রোজার উদ্দেশ্য হচ্ছে ১১ মাস ধরে আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ যে সকল কাজ করেছ সেগুলো তোমাকে বন্ধ করতে হবে। এরই একটি অভ্যাস, আর একে স্মরণ করাবার জন্যই হচ্ছে এই রোজা। কিন্তু বিষয়টা যদি এমন হয়, এর আগেও রোজা, রোজার আগে যা যা কিছু করতাম রোজা রেখে সেগুলোই বহাল রেখেছি, রোজার পরেও সেগুলোই বহাল আছে, তাহলে এই রোজার কোন মূল্য হয় না। লাল্লাকুম তাত্তাকুন, রোজা রাখা হয়েছে কিন্তু তাকওয়া হাসিল সম্ভব হয় নাই, রোজা রাখা হয়েছে কিন্তু রোজার উদ্দেশ্য সফল হয় নাই। তাই আমরা সামনে রোজা থাকব, রোজার এই উদ্দেশ্য এবং লক্ষ্য যেন আমাদের মনে থাকে এবং আমাদের স্মরণ থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোজা সংক্রান্ত কিছু হাদিস আমাদেরকে শুনতে হবে। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل شهر رمضان فتحت ابواب السماء فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسللت الشياطين متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন রমজান শুরু হয় আকাশের সকল রহমতের দুয়ারগুলো খুলে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ এবং জান্নাতের সকল দুয়ারগুলো আল্লাহ তাআলা খুলে দেন, ওগুলজাকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের সকল দুয়ারগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তান গুলোকে বন্দী করে রাখা হয়, অফুতিহাত আবওয়াবুর রাহমা রহমতের সকল দিক আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের জন্য উন্মুক্ত করে দেন, শয়তানকে বন্দী করে রাখা হয়, তবুও তো রমজানে শয়তানি বন্ধ হয় না কেন? রমজানের আগেও যে শয়তানি চলে, মুসলিম সমাজে রোজা থাকার পরও সেগুলো তো চলতে থাকে। তাহলে আল্লাহ রাসূল যে ইরশাদ করলেন যে শয়তানকে বন্দী করে রাখা হয়, বন্দী যদি শয়তানেরা থাকে তাহলে মুসলমানের দ্বারা রমজান মাসে সে শয়তানিগুলো চলে কেমন করে? শয়তান কিন্তু দুই প্রকার, শায়াতিন আল জিন ওয়াল ইনস, এক রকমের হচ্ছে জিন শয়তান আর এক রকমের হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তানগুলো বন্দী হয় কিন্তু মানুষ শয়তানগুলো উন্মুক্ত থাকে। অতএব মানুষ শয়তানগুলোর শয়তানি আর জিন শয়তানগুলোর শয়তানি এই রমজানের মাসে কিন্তু স্পষ্ট হয়ে যায়। রমজান মাসে জিন শয়তানের শয়তানি বন্ধ হয়ে যায় যেহেতু সেগুলো বন্দী হয়ে থাকে, কিন্তু মানুষ শয়তানের শয়তানি বন্ধ হয় না, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শয়তানগুলোকে বন্দী করে রাখেন। এই মানুষ শয়তানগুলো রোজা রেখেও ছাড়া থাকে, তাই যে শয়তানিগুলো আমরা দেখি এগুলো কিন্তু মানুষ শয়তানের শয়তানি। অতএব শয়তান যারা বন্দী হয়ে যায় তারা জিন শয়তান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন শয়তান দুই রকমের, শায়াতিন আল জিন্নি ওয়াল ইনস। আন সাল ইবনে সাইদ قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية ابواب منها باب يسمى الريان لا يدخله الا الصائمون। আল্লাহ তাআলা মানুষের জন্য আটটি জান্নাত তৈরি করে রেখেছেন, এ সবগুলোই নেককার লোকেরা পাবে, কিন্তু তার মধ্যে একটি জান্নাতের নাম হচ্ছে রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, একমাত্র রোজাদার ছাড়া সেই জান্নাত আর কেউ পাবে না। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। رسول صلى الله عليه وسلم বলে যে ব্যক্তি রোজা থাকবে এবং এই রোজা তার জীবনের গুনাহ খাতা মাফ করবে অর্থাৎ মাফ করাবে বা আল্লাহ তাআলার রোজা থাকলে পরে মাফ করবেন তার জীবনের গোড়া কথা, এই ঈমান এই ইয়াকিন এই বিশ্বাস নিয়ে যে রোজা থাকবে, ওয়া ইহতিসাবা এবং হিসাব করবে তার পূর্বের গোনাগুলো, যে আমি রোজা একটা রেখেছি আমার এগারো মাসের গোনা আমি কতটা ছাড়তে পেরেছি। এই এহতিসাব এই গণনাও করবে, আবার রোজা থাকবে, গোসরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি তার জীবনের সকল গোনা খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ওমান কাম রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে ব্যক্তি এই রমজান মাসে তারাবি পড়বে ঈমানান এই ঈমান ও ইয়াকিনের সাথে যে তারাবি নামাজ যদি আমি পড়ি আল্লাহ সন্তুষ্ট হবেন আমার জীবনের গুনাহটা মাফ করে দেবেন এই উদ্দেশ্যে যদি পড়ে, ওয়া ইহতিসাবা আর গুনাহটাগুলোর হিসাব করে, বেলা হিসাব রোজা থাকে না আমাদের দেশে, এই হিসাব নাই বা মুসলিম সমাজে এই হিসাব নাই, মুসলিম সমাজেও যারা রোজা থাকে তারাও কিন্তু একটা হিসাব করে, রোজা একটা গেল ঈদের তাহলে 29 দিন বাদ, রোজা দুটো গেল ঈদের তাহলে আর 28 দিন বাদ, রোজা তিনটা গেল তাহলে যদি রোজা 30 দিন হয় তো 27 দিন বাকি। এই এহতিসাব এই হিসাব করলে চলবে না, এই এহতিসাব বা হিসাব হচ্ছে আমার গোনা খাতা কতটা কমলো আর নেক কাজে আমি কতটা অভ্যস্ত হতে পারলাম, এই হিসাব নিকাশ করে যে তারাবির নামাজ পড়বে গুফরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি তার জীবনের সকল গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। মুত্তাফাক আলাইহি বুখারী এবং মুসলিমের হাদিস। অনেকে প্রশ্ন তোলেন আল্লাহর রাসূল তারাবি পড়েছেন তা মাত্র 3 দিন জামাত, আমাদের এত পড়ার দরকার কি? অনেকে কিন্তু এই প্রশ্ন তোলেন, ভাই আল্লাহর রাসূল কে ছিলেন? সূরায়ে ফাতাহ তার প্রথমে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল তুমি এমন এক রাসূল তোমাদের তোমার আগের পিছের সব কিছুই আমি মাফ করে দিয়েছি। তো আল্লাহর রাসূলের তো সব কিছু মাফ করে দিয়েছেন রিসালাতের সাথে সাথে, আপনার আমার কি কি জীবনের আল্লাহ তাআলা মাফ করে দিলেন? আমার জীবনের সকল গোনা খাতা আগে এবং পিছের মাপ হয়ে গেছে, এই রকমের কোন আয়াত তো কোরআন মজিদও পাই না, এই রকমের কোন হাদিস তো আমরা পাই না, অতএব আমাদের গোনা আমাদের সাথে চলছে। অতএব এই যে হাদিস ইমান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহ রাসূলের আসলেই কিন্তু কোন নেকি করার দরকার ছিল না, যেহেতু তাকে তো সব মাফই করে দিয়েছে। শুধু মাফ নয়, আল্লাহ রাসূলকে তো জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তা আমরা কোথায়? অতএব আমাদের জন্য এই রমাজানে তারাবির প্রয়োজন আছে, যেহেতু আমাদের গোনা খাতা মাফ করাবার দরকার আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়ে যখন পড়ছেন না জামাতে, ওই হাসিরের ভিতরে পড়ছেন, ওই কাপড়ে দেয়া যে পর্দা তার আড়ালে পড়ছেন কিন্তু জামাতে আসছেন না। সাহাবায়ে কেরাম ডাকাডাকি করলেন, উত্তর দিলেন যে আমার ভয় হয় এই জামাত যদি আমি চালিয়ে যাই আর তোমরা যেভাবে জামাত জামাতে শরিক হচ্ছ এই যদি তোমরা চালাতে থাকো না জানি এটা তোমাদের উপরে ফরজ হয়ে যায় তাই আমি আসি নাই। এখন একটা সাহাবাদের চিন্তা, তাহলে এই নামাজটাই কি ছেড়ে দেব? ওই হাদিসের শেষের দিকেই আছে যে না তোমরা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এই জামাতকে চালিয়ে দাও। মিশকাত শরীফে হাদিসটি পাবেন, এই মিশকাত সামনে আছে, বলা হচ্ছে যে না এই নামাজ ছেড়ে দেবে না, বরং সল্লু আলা বুয়ুতিকুম, সল্লি আলা বুয়ুতিকুম বলা হয় নাই, তোমরা জামাতের সঙ্গে এই নামাজটা এই মসজিদ ছাড়া চালিয়ে যাও। কিয়ামুল লাইল নামক একখানা হাদিসের কিতাব আছে, এক সপ্তাহের মতো সাহাবায়ে কেরাম তারা ওই বাড়িতে বাড়িতে নামাজ চালু রাখলেন, কিন্তু যাদের পাড়ায় যাদের বাড়িতে নামাজ পড়বার মতো জামাত করবার মতো জায়গা নেই, তারা কিন্তু আবার রসুলকে না জানিয়ে ধীরে ধীরে এই মসজিদে জড়োই হতে শুরু হল। সাহাবায়ে কেরাম রসুলের কোনো অনুমতি নিলেন না। উবাই ইবনে কাবকে দেখে বলে, ভাই তোমার কোরআন মজিদ খুব সুন্দর, তুমি পড়ো, আমরা তোমার পেছনে নামাজ পড়ি। জামাত তারা শুরু করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে দেখে জিজ্ঞাসা করছেন, ওইখানে যে কোরআনের আওয়াজের আওয়াজ শোনা যাচ্ছে ওরা কি করছে? বলে, হুজুর আর ওরা কি করবে, ওরা তারাবির নামাজ পড়ছে। কে পড়াচ্ছে? উবাই ইবনে কাহাব, তিনি পড়ছেন, সকলে জামাত করছে। তখন আল্লাহ রাসূল বললেন, কদ আসাবু, ওরা কি কি করছে করুক। তার মানে রসুল পড়লে জামাত করে ফরজ হয়ে যাবে, উবাই ইবনে কাহাব যদি পড়ায় তাহলে এটা ফরজ হবে না, চলুক চলতে দাও। রসুল পড়েননি ফরজ হওয়ার ভয়, কিন্তু উম্মত যদি পড়ে তাহলে উম্মতের উপরে ওহিও নাযিল হবে না আর ফরজ হবে। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। সুযোগ রোজা কয়েকটা রেখেছে, ইমান আর এহতেসাব ভুলে গেছে, ভুলতে ভুলতে লাইলাতুল কদর এসে গেছে, পূর্বের কথা স্মরণ করে সে যদি লাইলাতুল কদরে জাগ্রত থাকে, তার জীবনের সকল গুনাহাতা স্মরণ করে এই দিকে রোজা রেখেছে, অন্যদিকে লাইলাতুল কদরে সে জেগেছে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার জীবনের সকল গুনাহাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। ওয়ানহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লু আমাল ইবনে আদম ইযাফ আল হাসানাতু ফি আশরে আমসালিহা ইলা সাবআতি মিয়াতি যুরহি কাল আল্লাহ তাআলা ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি। আবু হুরায়রা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বলছেন, এই ইবনে আদম মানুষ যত অপরাধ করে, আমি যত নেকির কাজ করে, যত ভালো কাজ করে, এর একটা নেকি আমি দশটায় পরিণত করি, অর্থাৎ একটি নেকির সব এটা একটাতেই আমি দশটা দিই। এভাবে তার নিয়ত নিষ্ঠার উপরে নির্ভর করে সাত শত পর্যন্ত আমি বাড়াই, কিন্তু ইল্লা সওম রোজা এমন এক আমল যে আমলের সওমের কোন সীমা নাই, ওয়া আনা আজি বিহি ওর পুরস্কার আমি নিজ হাতে তাদেরকে দেব, এর কোন সীমা আমি নির্ধারণ করলাম না। ওয়া আনা আজি বিহি কত দেব সেটা আমি দেব, সে সংখ্যা হয়তো এত যে মানুষ যতগুলো সংখ্যা হিসাব করতে পারে সেই সংখ্যার চেয়েতে অনেক অনেক গুণ বেশি। ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে তার খাবার বন্ধ করেছে, সে তার যৌন ক্ষুধা বন্ধ করেছে, কেন? মিন আজলি, কেবলমাত্র আমার জন্য। কারণ হচ্ছে নিষ্ঠার সাথে কেউ যদি রোজা থাকে আর যদি কেউ রোজা না থাকে তাহলে টের পাওয়া যায় না যে বাস্তবে কে রোজা রেখেছে এবং কে রোজা রাখে না। কিন্তু দুই বন্ধু নামাজের সময় যখন আসে, নামাজ সে পড়তে গেল আর সে বসে গল্প করল, সে নামাজ পড়ল না, এটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে একজন নামাজি আর একজন নামাজি নয়। কিন্তু রোজা এমন একটি আমল, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, প্রথমে যদি সে গোপন করে তাহলে টের পাওয়া যাবে না যে এই লোকটি রোজাদার কি রোজাদার না। তো আল্লাহ বলছেন এই রোজা জিনিসটার সাথে রেখেছে এ কেবল আমাকেই সন্তুষ্ট করার জন্য রেখেছে এবং সেটা আমি জানি। অতএব এর পুরস্কার কেবলমাত্র আমি অসংখ্য আর সীমাহীন ভাবে তাকে দেব। লিসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রি ও ফারহাতুন ইনদা লিকায় রাব্বি। এই রোজার পুরস্কার একটা সে দুনিয়ায় পায়, সারাদিন রোজা থাকার পর সে যখন ইফতার করে তখন ইফতারের এই সুখ, এটা কিন্তু রোজাদার ছাড়া আর কেউ পায় না যে ইফতার করার সময় কেমন লাগে, কত সুখ। দ্বিতীয় হচ্ছে রোজাদারদের সঙ্গে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখা সাক্ষাৎ করবেন, এই রোজাদারদেরকে রোজার জন্য আলাদাভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেই সাক্ষাতের সময় যে সুখ সে পাবে, এই সুখ তুলনাবিহীন, এই সুখের সঙ্গে আর কোন সুখ ও স্বাচ্ছন্দ্যের কোন তুলনা পায় না। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أفضل ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب. أجل حديثتان وطوي جسماستو جنة دوار كله كله داهم إيه رمضانه এবং জাহান্নামের দুয়ারগুলো বন্ধ করে দেওয়া হবে। ওয়ুনাদি মুনাদিন, আর ফেরেশতারা এক চোট হয়ে দুনিয়ায় এসে মানুষকে দেখে বলে ইয়া বাকিয়াল খায়র, হে রোজাদার, রোজার আগে তুমি যত নেকি করেছো সেই নেকিগুলো আরো বাড়াও, আকবিল সেই নেকিগুলো আরো বেশি থেকে বেশি করতে থাকো, হে ওই সকল মানুষ যারা রোজার আগে অপরাধ করেছো সেই অপরাধগুলোকে স্মরণ করো এবং এই অপরাধ কম করতে চেষ্টা করো, এই অপরাধ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করো। ওয়ালিল্লাহু তাকাউ মিনান নার, আল্লাহর রাসূল বলেন এই রমজান মাস পুরো মাসটাই এমন মাস যে কোনো ব্যক্তি জাহান্নাম থেকে যদি পরিত্রাণ ও মুক্তি চায় তাহলে এই মাসে আল্লাহর কাছ থেকে সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। সে আল্লাহর কাছে মুক্তি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দেবেন, এই মুক্তির জন্য ওয়াদা করেছেন তিনি এই মাসে। ওয়ালিকা কুল্লু লাইলা, আল্লাহর ইরশাদ করেন এই মুক্তির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে ডাকান এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাত্রেই সুযোগ রেখেছেন, কেবলমাত্র লাইলাতুল কদর নয়। ওয়ালিকা কুল্লা লাইলা, এটা প্রত্যেকটা রাত্রি, রওয়াহু তিরমিজি ইবনে মাজাহ নাসাই। এই রমজান এর সর্বপ্রথম আমাদের সামনে যেটা আসে হচ্ছে একটা তারাবি, তারাবি সম্পর্কে হাদিস শুনিয়েছে। এই তারাবির পরই আমাদের সামনে আসে তাহরি, ভোর রাত। عن انس قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فان السحور بركه فان في السحور بركه متفق عليه الله رسول বলেন সাহরি করো বলতে পারো যে সাহরি করা আমার প্রয়োজন নাই না সামান্য কিছু দিয়ে হলো সাহরি করো সাহরির ভিতরে একটি বরকত আছে যে বরকত আর কোন খাদ্য খাবারে নাই আর কোন সময় খাবারে নাই عن عبد بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فصل بين صيامنا وصيام اهل الكتاب اكلت السحر আমরাও রোজা থাকি আর ইহুদিরাও কিন্তু রোজা থাকে ইহুদিদের রোজা আর আমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আমরা সাহরি খাই আর ইহুদিরা সাহরি খায় না রাওয়াহু মুসলিম অতএব ইহুদিদের রোজার সঙ্গে আমাদের রোজার পার্থক্য সৃষ্টি করার জন্য কিছু হলো আমাদের সাহরি করেই নিতে হবে আন সাহল قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر আল্লাহর متفق عليه بخاري এবং মুসলিম হযরত সাহল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জাতি কখনোই বিভ্রান্ত হবে না মুসলিম জাতি কখনো অন্য জাতির কাছে নতি স্বীকার করবে না পদানত হবে না পরাজিত হবে না মাআজ্জালুল ফিত্র যতক্ষণ পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে ইফতার তাড়াতাড়ি করার অর্থ এই না যে দিন থাকতেই ইফতার করবে তার মানে যখন সময় হয়ে গেছে তখন ইফতার করছে এই অভ্যাস তার মানে আল্লাহর হুকুম যখন তখনই করছে এই যখন তখন করার প্রবণতা যখন করতে হবে কাজ যখন নির্দেশ তখনই কাজ এই অভ্যাস এই রমজানের ইফতার দ্বারা সৃষ্টি করবার চেষ্টা করেছেন এখন যখন কাজ যখন কাজের হুকুম এর চেয়েতে যদি একটু পরে করি তাহলেই হচ্ছে এটার অর্থ অলসতা অথবা এটার অর্থ হচ্ছে যখন ইফতার করতে বলা হলো তারপরে ইফতার করার নির্দেশ কে দিল ইফতার করার যে সময় তার চেয়ে আমি দেরি করে ইফতার করব এখানে আমি কাকে মানলাম নিশ্চয়ই আল্লাহকেও মানলাম না আল্লাহ রসুলকেও মানলাম এটা নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে মেনেছি আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কাউকে মানার প্রবণতার মানেই হচ্ছে মুসলিম জাতির সর্বনাশ যেহেতু এই ইফতার এটা দিয়েই মানুষের ইমানের পরীক্ষা হচ্ছে যে আল্লাহ যখন যা হুকুম করেছেন আল্লাহ রসুল যখন যা হুকুম করেছেন সেই সময় মতো আমরা করি কি করি না অতএব এই সময় মতো ইফতার করতে হবে এবং তাড়াতাড়ি ইফতার করতে হবে এই তাড়াতাড়ি ইফতারের এক অর্থ করা হয় ভুল তার মানে হচ্ছে তাড়াতাড়ি ইফতার মানে মুখে যত সামান্য দিয়ে ইফতার সেরে নিতে হবে অমনি নামাজে দাঁড়িয়ে দিতে হবে আসলে তা না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে নালিশ করেছে হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা খুব ইতমিনানের সঙ্গে ইফতার করে ধীরে ধীরে খান আমরাও তার সঙ্গে ধীরে ধীরে খেয়ে এই ইফতারের একটা মজা পাই কিন্তু এই লোকটা আবার মাগরিবের নামাজে দাঁড়িয়ে ছোট ছোট সুরো দিয়ে নামাজ শেষ করে ফেলে ইফতার দেরি করে করেন কিন্তু নামাজটা ছোট্ট সুরো দিয়ে শেষ করেন তাতে মগরেবের নামাজের সময় পেরিয়ে যায় না নামাজের সময়ের মধ্যেই হয় কিন্তু ইফতার খুব শান্তির সঙ্গে করেন আর নামাজটা তিনি ছোট্ট সুরে দিয়ে পড়েন কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব তাড়াতাড়ি ইফতার করেন মুখে একটু দিন কোন রকম কোন রকম নাড়িয়ে চাড়িয়ে খেয়ে ফেলেন আবার মগরেবের নামাজে দাঁড়িয়ে যান নামাজটা অনেক লম্বা করে এখন এই দুইজনকে আমাদের ওইখানে ইমামতি করেন মাঝে মাঝে এই রমজানের মধ্যে আমরা করি কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই আবু মুসা আশআরী ইফতার লম্বা করে আর নামাজ ছোট করে, এটাই রমজানের বৈশিষ্ট্য, এটাই করতে হবে। ঠিক আছে, ডাকো ইবনে মাসউদকে, আমি বলে দিচ্ছি। ইবনে মাসউদকে ডেকেছে, দেখে বলেন কি ব্যাপার, তুমি নাকি এই রকমের ইফতার খুব তাড়াতাড়ি করো আর নামাজ খুব লম্বা লম্বা পড়ো। বলে হ্যাঁ হুজুর, নামাজ তো লম্বা পড়তে ভালোই লাগে, সেরাত লম্বা করতে ভালোই লাগে, তুই খেয়ে সময় নষ্ট করে লাভ কি, এই নামাজেই আমি সময়টা কাটিয়ে দিই। আল্লাহ রাসূল তখন বললেন, আতুনাফিরুনা বিদীনিল্লাহ, তোমার এই চরিত্র এই কাজটা মানুষকে দিন থেকে তো সরিয়ে ফেলবে, অর্থাৎ দিনের ব্যাপারে তোমার কথা তারা শুনবে না। তার কারণ ইফতার এই ইতমিনানের সঙ্গেই করতে হবে, আর যেহেতু রমজানে তারা রোজা রেখেছে, ইফতার করেছে, নামাজটা ছোট্ট করেই পড়তে হবে। তুমি লোকদেরকে এই কষ্ট দিও না, আতুনাফিরুনা বিদীনিল্লাহ। অতএব এই ইফতার আমাদের সময় মতো করতে হবে, একটু কারোর জন্য খাতির করা যাবে না। আন উমারা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اقبل الليل من ها هنا وادبر النهار من ها هنا وغربت الشمس فافطر الصائم متفق عليه الله رسول তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, ওই দিকে যখন সূর্য ডুবলো আর পিছনের দিক থেকে যখন অন্ধকার ঘনিয়ে এলো, ওই সূর্য ডোবার সাথে সাথে যেন রোজাদার ইফতার করে। খবরদার, এক সেকেন্ড দেরিও করবে না, এক সেকেন্ড আগেও করবে না। তারই সম্পর্কে প্রশ্ন হতে পারে, এর শেষ সময় কোনটা? এই সম্পর্কে যে বইটা আছে পড়ে নিয়েন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا سمع النداء احدكم والاناء في يده فلا يزاله حتى يقضي حاجته منه رواه ابو داود الله رسول ارشاد করেন, তোমরা সাহরি করছো, এই সময় যদি সামি আন্নিদা কেউ ফজরের আজান শোনে, ফলা ইয়াজাহু, খাবার পাত্র রেখে দিতে হবে না, অর্থাৎ তাকে খাওয়া বন্ধ করতে হবে না, হাত্তা ইয়াকযিয়া হাজাতাহু মিনহু, তার খাওয়ার যতটা প্রয়োজন সেই প্রয়োজন পরিমাণ খাওয়া সে খাবে, এরপরে সে বন্ধ করে দেবে। প্রয়োজন পরিমাণ খাওয়া সে বন্ধ করল, কিন্তু এখনো জামাত শুরু হয় নাই, প্রয়োজন পরিমাণ খেয়ে সে রোজার নিয়ত করে ফেলেছে আর খেয়েছে সাহরির নিয়তে খাওয়া শুরু করেছে। সাহরির নিয়তে খাওয়া শুরু করে সাহরির খাওয়াটা বন্ধ করে দিয়েছে, কিন্তু এরপরেও তো জামাত হবে, এটা আজান শোনার সময় সে খাচ্ছিল আর এইটা সে খেয়ে নিয়েছে, আজান শেষ হয়ে গেছে, তার খাওয়া সাহরির নিয়তে শেষ হয়ে গেছে, জামাত শুরু হয় নাই, এখন কিন্তু আর সে খেতে পারছে না, যেহেতু খাওয়ার যা দরকার খাওয়া শেষ হয়ে গেছে, রোজা সে নিয়ত করে নিয়েছে, জামাতের আগে যে সময়টুকু বাকি আছে এই সময়টুকুতে আর তার খাওয়া চলবে না। কিন্তু কারো এমন হতে পারে খাওয়াতে শেষ করেছে তাড়াতাড়ি, কিন্তু ঔষধ খেতে ভুলে গেল, আর এই ঔষধটা যদি না খায় তাহলে সে রোজা রাখতে পারবে না, ঔষধ খেয়ে নিতে পারবে, যেহেতু ঔষধ তার ওই প্রয়োজনীয় খাবার একটা, ফলা ইয়াজাহু হাত্তা ইয়াকযিয়া হাজাতাহু মিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়দ আন যায়দ ইবনে খালিদ قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما فله مثل اجره যে ব্যক্তি রোজা ইফতার করাবে, ওই রোজাদার রোজা রেখে এবং রোজার মধ্যে যত নেকি সে অর্জন করবে, এই সকল নেকি সহ রোজার সওয়াব সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি এই রোজা ইফতার করাবে। এই হাদিসটি শরহে সুন্নাহ, আমার হাতে মিশকাত, وقال صحيح এই হাদিসটি সহি ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেব বলছেন হুয়া কামা কাল যেমন তিনি বলেছেন অবশ্যই হাদিসটি সহি অতএব যে ব্যক্তি ইফতার করাল আমাদের এখানে এই ইফতারের একটি ব্যবস্থা আছে পুরো রমজান আমরা ইফতার ইফতারের একটা ব্যবস্থা এখানে রেখেছি অতএব এই ইফতারিতে আমরা আপনাদের দেওয়া পয়সাগুলোকে অর্থকে এই ইফতারের জন্য আমরা ব্যয় করি সেভাবে অনেকে এক এক দিনের ইফতারির টাকা দেন অনেকে যে যা পারেন দেন আমরা সারাটি মাস এই ইফতার করাই যাতে করে আমরা এই সওয়াবে শরীক হতে পারি যেহেতু ব্যবস্থা একটা থাকলে সেখানে হয় বাড়িতে প্রতিদিন কিন্তু ইফতার করানো মানুষদেরকে সম্ভব হয় না কিন্তু মসজিদে আসবে মাগরিবের নামাজ পড়বে ইফতার করবে এখানে কিন্তু এই সওয়াব হাসিল করার সুযোগ আছে অতএব এই ইফতার করার যে ব্যবস্থা এটায় আমরা যেন শরীক হই عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصاب الدين ظاهرا ما عجل الناس الفطر ان اليهود والنصارى يؤخرون رواه ابو داود ابن ماجه আগে বলেছি সাহরি করা বরকত এবং সাহরি করা এই আজান দেয়া পর্যন্ত করা যেতে পারে তারপরেও করা যেতে পারে কিন্তু দেরি করে ইফতার করা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো মুসলমান যদি হও তাহলে তাড়াতাড়ি ইফতার করবে তার কারণ লিআন্নাল ইহুদ ওয়ান নাসারা ইউয়াক্কারু ইহুদি আর নাসারারা দেরি করে ইফতার করে একদল মানুষ আজকাল বলে থাকেন যে এই ইফতার করতে হবে রাত পর্যন্ত রাত কিন্তু কোরআন মজিদে আসে নাই কোরআন মজিদে আসছে ইলা লাইল লাইল পর্যন্ত আর লাইল শব্দের আরবি অর্থ হচ্ছে সূর্যাস্ত থেকে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এই বিরাট সময়টাকে আরবিতে লাইল বলে তোরা বলেন যে আমরা কোরআন মানি হাদিস মানি না তো কোরআনে তো লাইল শব্দ ব্যবহার করেছে সেখানে তো রাত শব্দ ব্যবহার করা হয় নাই আমরা ওটা রাত বলে তর্জমা করেছি এই রাত কোরআনের তর্জমা রাত কোরআন না লাইল কোরআন আতিমু সিয়ামা ইলা লাইল এই লাইল শব্দটা কোরআন রাত শব্দটা কোরআন না আর এই লাইল শব্দের অর্থ হচ্ছে সূর্যাস্ত থেকে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত অতএব রাত নয় লাইল অর্থাৎ সূর্য ডুবে গেল সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে এক দল বলে রাত পর্যন্ত রাতটা পেলেন কোথায় রাত তো আরবি না রাত তো কোরআন না তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল ইহুদ ওয়ান নাসারা ইউয়াক্কারু যারা ইফতার দেরি করে করে এরাই হচ্ছে ইহুদি আর নাসারা তার মানে রোজা থাকার পরেও এক দল আমাদেরকে ইহুদি আর নাসারা বানাতে যায় আল্লাহ রাসূল বলেন লিআন্নাল ইহুদ ওয়ান নাসারা ইউয়াক্কারু দেরি করে ইফতার করে ইহুদি আর নাসারারা এখন কোরআনের দোহাই দিয়ে একদল মানুষ এই ইহুদি আর নাসারার পথ অবলম্বন করার জন্য আমাদেরকে কোরআনের দোহাই দিচ্ছে রাওয়াহু আবু দাউদ ইবনে মাজা ইসনাদুহু সহীহ আন আবি আতিয়াহ ক্বাল এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه في ان يدع طعامه وشرابه رواه البخاري رسول صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি রোজা থেকেছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে নাই ওই ব্যক্তির রোজার আমার কোনো দরকার নাই আমালাবিহি যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু রোজার আমলে যে সকল অন্যায় আমল করত তা ছাড়ে নাই আর রোজা রেখেই চলেছে। ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তামাহু ওয়া শারাবা, ওই ব্যক্তির রোজার আল্লাহর কোনোই দরকার নাই। তার কারণ আপনি চাষ করলেন কিন্তু দেখা গেল ধানের গাছ হয়েছে, খুব খুশি হলেন, এরপরে ধানও ধরেছে, খুব খুশি হলেন, কেটে ধান বাড়িতে এনে যখন মাড়াই করলেন দেখলেন যে একটাও অর্থাৎ একটি ধানের মধ্যেও চাল নাই, সব চিটি। এই চিটা দিয়ে কি করা যায়? ভাত রাঁধা যায়, চিটা জ্বালানি হয় কিন্তু চিটাতে চাল হয় না, সেই চাষের ফল হয় না। চাষ এজন্য করা হয় নাই যে এই ধান দিয়ে ধান পোড়ায় ভাত রান্না করবেন। এখনো আমাদের গ্রামের মা চাষিরা তাই করেন, ধান পুরোবার ধরাবার পর যখন ধান আবার সিদ্ধ করতে হয় এই ধানের চিটে দিয়েই কিন্তু আবার জাল দেওয়া হয়, আবার আগুন ধরানো হয়। তো এদিকে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বললেন যে যারা রোজা থাকবে তাদের জীবনের গোনাখাতা মাফ করবেন যেমন, আর অন্যদিকে তারাও তাদের গোনাখাতা কম করবে। আসমিন, তারা এই গোনাখাতা কম করার চেষ্টা করবে, দূর করার চেষ্টা করবে, কিন্তু দূর করার চেষ্টা নেই এবং দূর হওয়ার কোনো প্রবণতা নেই, অথচ সে রোজা রেখেই চলেছে। এই রকমের রোজার কথা আল্লাহ বলেন, আমার তো কোনো দরকার নাই, ওই লোকটার যদি দরকার তাকে থাকতে পারে, এই রোজা আমার দরকার নাই, কিন্তু এখন উনি যেহেতু ইফতারির দাওয়াত করবেন, নিজে যদি রোজা না থাকেন তাহলে ইফতারিতে আসবে কেন? রোজা দেখাতে হয়। আল্লাহ রাসূল অন্যত্র বলেছেন, মান সামা ইউরা ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য রোজা থাকে, এই রোজাটা রোজা নয়, এই রোজাটা তার জন্য শিরক। মান সামা ইউরা, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য রোজা থাকে, এই রোজাটা রোজা তো দূরের কথা, এই রোজাটা তার জন্য হয় শিরক। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه الا الظمآن, বহু লোক রোজা থাকে, এই রোজাটা কেবলমাত্র তার ক্ষুধার যন্ত্রণা আর পিপাসার যন্ত্রণা ছাড়া আল্লাহর কাছে আর কিছু হয়, এর কোনো নেকি পায় না। ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, বহু লোক এমন পাবে যারা তারাবির নামাজ রাত জেগে পড়ে কিন্তু এই নামাজ আল্লাহর কাছে নামাজ বলে গণ্য হয় না, যেমন ওই লোকের রোজা রোজা বলে গণ্য হয় না। কেন? সে রোজা থেকেছে কিন্তু হিসাব নিকাশ করে নাই, রোজা থেকে আমি কতটা লাভবান হয়েছি, গুনাহ থেকে কতটা দূরে থাকতে পেরেছি, নেকির দিকে কতটা অগ্রসর হতে পেরেছি, এই হিসাব বিকাশ করে যে রোজা রাখলো না তার রোজার কোনো মূল্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। এই মিশকাত থেকে আপনাদেরকে যে খুতবা দেওয়া হয়েছে বাংলা মিশকাত, তার রমজানের অধ্যায় এই হাদিসগুলো পাওয়া যাবে, আমি এর বাংলা রেফারেন্স আজকে দিতে পারলাম না। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له, ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই রমজানের মধ্যে একটা দায়িত্ব, যেমন ইফতার করবার দায়িত্ব, রমজান তো সামনে, আর তো কোনো জুমার দিন নেই, তা আমি মনে করি ছেলেরা যারা আছো, মিন্টু এবং অন্য যারা আছো, কমপক্ষে ওই প্রথম এক দুই দিন অর্থাৎ আগামী জুমার আসার আগ পর্যন্ত এই কই দিনের জুমার জন্য ইফতারের জন্য কিছু কালেকশন করলে ভালো হয়, সবাই যে যা দিতে পারে দিক, তার কারণ রমজানের মধ্যে বেশ তো কয়েকটার পরে আসছে, ওই জুমা আসছে, এর থেকে ছেলেপেলেরা তোমরা সালামের পরে কিছু পয়সা তোলো এই ইফতারির জন্য। দ্বিতীয় কথা হচ্ছে এই তারাবি প্রতি বছরই হয় ইনশা আল্লাহ রহমান, এবছর তারাবিও ওই সময়টা আটটার সময়টাই দূর থেকে এসে শরীর খাওয়াটা সুবিধাজনক। তবে প্রথম জামাতটা আটটাই হোক, এরপরে জামাতে প্রথম তারাবি পড়ে সকলে মশওয়ারা করে যদি সময় বাড়াতে হয় কমাতে হয় তো প্রথম তারাবি আটটায় শুরু করুক, ওই ওই দিন নিজেরা আবার তারাবির পরে পরামর্শ করে যেটা সুবিধা হয় সেটা করা যাবে ইনশাআল্লাহ। তো প্রথম তারাবি আটটায় হোক, আর আমি রমজানের হয়তো দুই তিন দিন পরে ফিরতে পারবো, তার কারণ কিছু প্রোগ্রাম আগে ছিল সেগুলো আমি পরে নিয়ে আসছি, দুটো প্রোগ্রামের জন্য আমি যাচ্ছি ইনশাআল্লাহ রহমান, আগামী জুমাতে আবার ইনশাআল্লাহ পৌঁছে যাব, আমার জন্য দোয়া করবেন। আর একটা কাজ আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে কোরআন মজিদের তর্জমা, এটা আমি মক্কা এবং মদিনায় বসে মোটামুটি তিনবার শেষ করেছিলাম, সময়ের অভাবে পরে এটা ধরতে পারি নাই। তো এই কোরআন মজিদের তর্জমা যতই ছোট্ট করে লেখেন, তফসির যতই কম করে লেখেন, এর জন্য জরুরি অনেকগুলো কিতাবের দরকার হয়। এই কিতাবগুলো, এই কোরআন মজিদকে এর তফসির বা তর্জমা লেখার জন্য আমি বেছে বেছে ছোট বড় বহু কিতাব এনেছিলাম, এই কিতাবগুলো এক পাশ দিয়ে ওরা সবাই নিয়ে গেছে, এই কিতাবগুলো না পাওয়া পর্যন্ত ফের আবার দ্বিতীয়বারে কাজে হাত দিতে পারছিলাম না। অনেককে বলেছি, আমি বাংলাদেশের পরেও ঘুরেছি কিন্তু তারা বলছে এইগুলো নেই, আনি নাই, লক্ষ্য করি নাই, ইচ্ছা থাকলে উপায় হয় নাই। তো এর জন্যে আসল মক্কা এবং মদিনা মুনাব্বারা ওই দেশ সফর না করলে, যদিও ছোট ছোট কিতাব কিন্তু এইগুলোকে সংগ্রহ করতে হয়। যেমন একটা কিতাব ইমাম বায়হাকির আল কেরাত খালফাল ইমাম, একমাত্র তিনি এই লম্বা কিতাবটা লিখেছেন, আর কোন হাদিসের কিতাব নাই। আর এটা এই সারা বাংলাদেশে এত তালাশ করলাম কোনো আলেমের কাছে নাই। দ্বিতীয় আর একটা ইমাম বুখারীর কিতাব জুজুল কেরাত, এটাও ছোট, খুব সামান্য, ওখানে মাত্র দুই রিয়াল দাম, কিন্তু আমাদের বাংলাদেশে কারো কাছে নাই, যত লোকের সঙ্গে দেখা করেছি।